খুশি পালনে স্বাধীন নয়, যেখানে যেখানে খুশি পালন করার কথা আছে আমরা করতে পারি। আমাদের সমস্যা হলো কি, আমরা এক জায়গার দলিল দিই আর এক জায়গা দখল করি, হাজিপুকুরে দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করি, তারপরে ইমদাদ ভাইয়ের জমি আমি দখল করছি আর দলিল দেখাচ্ছে কার ভাই। তো এইরকম বুদ্ধি করে এক জায়গায় দলিল এক জায়গায় লাগিয়ে, যেমন একজনকে প্রশ্ন করা হলো কবর চুম্বন করা যায় কিনা, তিনি বললেন হ্যাঁ কবর চুম্বন করা যায়, ওটা দলিল কি, দলিল আমরা হাজারে আসমান চুম্বন করি, অতএব কবর চুম্বন করা চলবে। কি হলো, দলিল ঠিক হলো? ওই যে হাজিপুকুরে দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করা। আল্লাহ তাআলা ওখানে কোরআনের আলোচনায় বলছেন বেজারিকা ফালিয়া ফারাহু, এই কোরআন নিয়ে এই দিন নিয়ে মানুষের কি করা উচিত, খুশি করা উচিত, আর আপনি ওইটাকে লাগিয়ে দিলেন কোথায়, কোথায় লাগালেন, ঈদ এর মিলাদে আল্লাহ নবীর জন্মদিনে খুশি পালন করা। যেমন যারা মোনাজাত প্রেমী মোনাজাত করছেন, তারা বলছেন যে আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আপনি ওইটাকে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিলেন কোথায়, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া করতে। এইভাবে এক জায়গার দলিল দেখিয়ে অন্য জায়গায় যদি দখল করতে যান তাহলে আপনি মার খাবেন, পুলিশ আপনাকে ছাড়বে না, আপনার গ্রামের লোক আপনাকে ছাড়বে না, আপনার জামাতের লোক আপনাকে ছাড়বে না। এক জায়গার দলিল দিয়ে এক জিনিসের দলিল দিয়ে অন্য জিনিস দখল করা যায় না। আপনি বলছেন হাজার আসবাদ চুম্বন করা যায়, অতএব পীর সাহেবের পা চুম্বন করা যায়, কবর চুম্বন করা যায়, আরো অনেক কিছু চুম্বন করা যায়, আপনারা শুনেছেন আরো অনেক কিছু চুম্বন করার জন্য প্রশ্ন উঠছে আজকাল। আমরা জানি সিরতের গ্রন্থে রয়েছে আমাদের ঘোষিত শেখ গ্রন্থ আইন মাহফুম শেখ মাওলানা সৈয়দ রহমানুল্লাহ, তিনি তার কিতাবে এটা লিখেছেন, অন্যান্য গ্রন্থ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে আপনাকে আর কষ্ট করো না, এবারে আমি তফাদ্দাল মাশকুর।